متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত ও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঈদুল আজহার পরে আজকের এ জুমাতে ঈদুল আজহার অনেক না বলা কথা আমরা তুলে ধরার প্রয়াস পাব, এর গুরুত্ব এবং তাৎপর্য এত বেশি যে ঈদুল আজহার আগের দুই জুমা খুতবা শেষ করা যায়নি, ঈদের খুতবা তো শেষ হয়নি, বলতে পারেন আজকে ওটা শেষ করে দেব। আল্লাহ বলছেন ইন্না আতাইনাকা আল কাউসার, আমরা তোমাকে দিয়েছি কাউসার, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার পালনকর্তার জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার দুশ্মন যারা তারাই হল লেজ কাটা নির্বংশ। নিঃসন্দেহ সুরাটি মক্কি সুরা, এজন্য মুফাসসিরিন কিরাম অনেকেই অনহার ব্যাখ্যা করেছেন বুকে হাত বেঁধে সালাত আদায় করো, নাহার মানে বুক, কিন্তু অধিকাংশ মুফাসসির এটাকে কোরবানি অর্থ নিয়েছেন এবং তারা বলেছেন মক্কি জিন্দগিতে কোরবানি চালু হয়নি, চালু হয়েছে মাদানী জীবনে, কিন্তু হুকুম নাজিল হয়েছে আগেই, যেমন জাকাতের হুকুম আগে নাজিল হয়েছিল সূরা মুজাম্মিল আপনারা দেখবেন, কিন্তু জাকাত এর ফরজিয়ত নাজিল হয়েছে মদিনাতে গিয়ে দোসরা হিজরিতে। অনুরূপভাবে সালাত শুরু থেকেই ছিল, কিন্তু পাঁচাক্ত সালাত নাজিল হয়েছে মেরাজের পরে গিয়ে, এটা অনুরূপই একটি সূরা, এজন্য একদল বলছেন এটা মাদানী সূরা, একদল বলছেন এটা মাক্কী সূরা। তবে সূরার শেষ অংশ প্রমাণ করে এটা মাক্কী সূরা। আবু আল্লাহ রসুলের ছেলে যখন মারা গেল, প্রথম ছিল কাসেম, তার দ্বিতীয় ছেলেও মারা গেল আবদুল্লাহ, তো আরব দেশের নিয়ম ছিল যার ছেলে নেই সে লেজ কাটা নির্বংশ, মেয়ে থাকা না থাকা সমান কথা, মেয়ে তো পরে বাড়ি যাবে। আল্লাহ রসুল পরপর দুই ছেলে যখন হারালেন তখন কাফেররা রটিয়ে দিল, এমন জিনে ওকে ধরেছে যে জিন ওকে নির্বংশ করে ছাড়ল, তিনি যে নবী এটা ওরা বিশ্বাস করতেই রাজি নয়, ওনাকে ভূতে ধরা রুগী বানিয়ে দিল, আর সে কারণে ছেলে থাকে না, বাঁচে না, সব মারা যায়। তো আল্লাহ রসুল এমনি তো ব্যথিত অন্তর, সন্তান হারানো পিতা, তখন তাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছিলেন। ছোট্ট সূরা, গুরুত্ব এত বেশি যে তৎকালীন আরবের শ্রেষ্ঠ যে কবি সপ্তক ছিলেন, অর্থাৎ সাতজন কবি ছিলেন শ্রেষ্ঠ কবি, তাদের সেই সাতটি কবিতা এত জননন্দিত ছিল যে সেগুলোকে কাবাঘরে ঝুলিয়ে রাখত সবাই, যাতে সবাই ওটা পড়ে এবং নষ্ট না হয়, কাবাঘরে থাকলে নিরাপদ থাকে। এজন্য এটাকে শুধু মোয়াল্লাকাত বলা হয়নি, কেউ কেউ মোজাহাবাত বলেছেন, অর্থাৎ সোনা দিয়ে লেখা। সাতজনের অন্যতম কবি ছিলেন লাবিউদ্দিন রবি আল আমেরি, তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন, বলা হয়ে থাকে 60 বছর তিনি কাফের ছিলেন, 60 বছর তিনি মুসলমান ছিলেন, অর্থাৎ 120 বছর। ইনি কাবাঘরে গিয়ে দেখলেন যে ওনার কবিতার পাশেই এই একটা আয়াতকে লিখে রেখেছে, ইন্না আতাইনাকাল কাউসার। এটা দেখেই উনি বললেন এই কথাটা কোনো মানুষের নয়, মানুষ কখনো এত সুন্দরভাবে একটি বাক্য তৈরি করতে পারে না, ওই একটি আয়াতই যথেষ্ট হল তার ইসলামের দিকে ঘুরে আসার। এবং অলরেডি তিনি পরে মুসলমান হয়েও গেলেন, এবং শুধু তাই নয়, তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আর কোন কবিতা লিখব না। ওমর ফারুক যখন খলিফা হলেন তাকে ডাকালেন, কি আপনি এত বিখ্যাত কবি, আপনার কবিতা আল্লাহ রসুল পর্যন্ত পছন্দ করেছেন, সবচেয়ে নামকরা কবিতা ওনার ছিল আলা কুল্লা শাইইন মা খালাল্লাহ বাতিল, যেটা বুখারী মুসলিম হাদিসে এসেছে, আল্লাহ ব্যতীত সকল বস্তু বাতিল নিশ্চিহ্ন হয়ে যান। একজন মুশরিক কবি কাফের কবির মুখ দিয়ে এই কবিতা বের হয়েছে, আল্লাহ রসুল কবিতা পছন্দ করতেন না, কিন্তু এই কবিতা তিনি সবসময় বলতেন তোমরা এরকম ধরনের কবিতা লেখো যা আমাদের তৌহিদের আলো বের হয়। এই সেই কবি লাবিউদ্দিন রবিয়া কবিতা লেখা বন্ধ করলেন, যার কবিতা পাওয়ার জন্য মানুষ পাগল। আর আপনারা জানেন আরব বিশ্বে তো বইপত্র ছিল না, কবি কোন বংশে জন্মগ্রহণ করলে মানুষ তার প্রশংসা পঞ্চমুখ হয়ে যেত, যে বংশে কবি আছে সে বংশের গৌরব কত, মানে বংশের সুনাম সুখ্যাতি কবির মাধ্যমে চারিদিকে প্রচারিত হতো বিভিন্ন বাজারের দিনে। সেই কবির জবান বন্ধ হয়ে গেল, কথা বলছে না। খলিফা ওমর তাকে ডাকালেন দরবারে, কি ব্যাপার আপনি কবিতা লিখছেন না কেন? লাবিউদ্দিন রবিয়া বললেন যখন আমি সুরে বাকারা সুরে আলে ইমরান পড়েছি তখনই আমার কবিতা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কালামের যে অলঙ্কার, এর যে শব্দ বিন্যাস, এর যে আলঙ্কারিক বৈশিষ্ট্য, এর যে বাক্যশৈলী, এর সামনে আমাদের কোন প্রশ্নই ওঠে না, অতএব আমি আর কখনই কোন কবিতা লিখব না। তাহলে কোরআন তিনি কিভাবে বুঝতেন আর আমরা কিভাবে বুঝি? এক লাইন পড়েই তা সব শেষ, কি আছে না আছে ওটা এখানে বলার বিষয় নয়, বলার বিষয় হলে ওয়ানহার কোরবানি কর। আল্লাহ এটা কেন বলতে গেলেন? সালাত আদায় কর, বাস খালাস, কোরবানি কেন করবে? আসুন এখানে গিয়ে আমরা কিছুক্ষণ গবেষণার মধ্যে ঢুকে পড়ি। বিশ্বের সমস্ত ধর্ম সম্প্রদায় কোরবানি করে, তাদের নাম অবশ্য কোরবানি নয়, কেউ বলি দেয়, কেউ উৎসর্গ করে বিভিন্নভাবে, পশু জবাই সবাই করে। হাবিল কাবিল থেকে আপনারা জানেন ইতিহাস, মুসলমানদের কোরবানি, এটাকে কোরবানি বলা হয়, অন্যদেরটা কোরবানি বলা হয় না। দেবদেবের উদ্দেশ্যে বলি দেওয়া হয়, আর আমাদেরটা কি হয়, যাকে কোরবানি বলা হচ্ছে কেন? মুসলমানদের ঈদ হল, খুশির দিন হলে মোট 7টি, সবচেয়ে বড় খুশির দিন হচ্ছে ইয়াউমে আরাফা, হজের দিন, বিশ্ব মুসলিম একত্রিত হয় যেখানে। এর পরবর্তী আইয়ামে তাশরিকের 3 দিন খুশি মনে তোমরা গোশ খাও, এদিন সিয়াম রাখা যাবে না। ওই 4 দিন হল, এরপর একদিন হচ্ছে ঈদুল আজহা, পাঁচ, এরপর হল ঈদ উল ফিতর ছয়, এরপর হল ইয়াউমুল জুমআ যেখানে আমরা আজকে বসেছি, সাপ্তাহিক ঈদ। এই সাতটা দিন ইসলামে অনুমোদিত আনন্দের দিন, বাহিরে আমরা যা কিছু করি এগুলো সব আমাদের নিজস্ব তৈরি করা বানোয়াট। মুসলমানদের এই সাতটি উৎসব আপনি যাচাই করুন, আর অন্যদের উৎসব বারো মাসের তেরো পূজা যাচাই করুন, পার্থক্যটা বুঝতে পারবেন। মুসলমানদের প্রতিটি উৎসবের পিছনে মৌলিকভাবে আপনি তিনটা বস্তু খুঁজে পাবেন। প্রথম, তৌহিদের আকিদা পাবেন। দ্বিতীয়, রসুলের তরিকা পাবেন, আপনি ইচ্ছামতো আনন্দ খুশি করতে পারবেন না। তৃতীয়, ইখলাসের নিয়ত পাবেন, সিফ আল্লাহর উদ্দেশ্যে খুলুসিয়াতের সঙ্গে আপনার কাজ থাকবে, ওই দিন ওই আনন্দ উৎসীপন উৎসাহটা সিফ আল্লাহকে খুশি করার জন্য হবে। দুনিয়াবি কোনো অপচয় সেখানে থাকবে না, দুনিয়াবি কোনো কলুষ কালিমাযুক্ত চিন্তাভাবনা সেখানে আসবে না, সম্পূর্ণরূপে এখলাসের সাথে সে কাজটা হবে। এই তিনটা চেতনা আপনি প্রতিটি উৎসবের মধ্যেই পাবেন। যেমন এখানে বলা হল, তোমাকে আমি কৌসার দিয়েছি, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীর কোন মানুষকে আমি দেয় নাই। কিয়ামতের দিন হাউস কৌসারের মালিকানা লাভ করা চারটি গানের কথা নয়, ওই হাউস কৌসারের পানি যে পান করবে, লাম ইয়াজমা আবাদা, সে কখনোই আর কিয়ামতের দিন পিপাসিত হবে না, যদি কারো ভাগ্যে এক গ্লাস পানি জুটে যায় ওই দিন। ওই পানি মোশরেকের ভাগ্যে জুটবে না, ওই পানি কোন মুনাফিকের ভাগ্যে জুটবে না, ওই পানি কোন বেদাতের ভাগ্যে জুটবে না। আল্লাহ রাসূলের সামনে থেকে মুসলমানদেরকে ঠেলে নিয়ে যাওয়া হবে। সুমি ইউহালা বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রাসূল বলছেন আমি এবং তাদের মধ্যে পর্দা করে দেবে ফেরেশতারা। অথচ আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, অথচ আমি ওদেরকে চিনি, ওরাও আমাকে চিনে। কেন চিনে? ওদের উজু করে সালাত আদায় করত, অঙ্গগুলো জল জল করে জ্বলবে, এজন্য আমি ওদেরকে চিনি। আমি বলবো কেন নিয়ে যাচ্ছে ওদেরকে, ও তো আমার উম্মত। তখন জবাব হবে ফেরেশতাদের পক্ষ থেকে, ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এই মুসলমানরা কত অসংখ্য বেদাতের আবিষ্কার করেছিল। তখন আল্লাহ নবী ঘৃণায় বলে উঠবেন, সোহকান সোহকান জিমান গাইয়ারা বাদ, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছ, তোমাদের আমি হাউস কসের পানি পান করাব না। এই হাউস কৌসার এর দায় দায়িত্ব আল্লাহ পাক তার রসুলকে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ এই মহান মর্যাদার অধিকারী হতে পারে, এর চাইতে বড় মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। আসা ইয়া বাসাকা মকাম মাহমুদ, তোমাকে মকাম মাহমুদ দান করলাম, এটা তো আসেই। তিনি সাফাত না করা পর্যন্ত আল্লাহ পাক কোন বিচার কাজই শুরু করবেন না, পৃথিবীর কোন মানুষের বিচার শুরু হবে না যতক্ষণ আল্লাহ রসুলের সাফাত না করবেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে হাসের মাঠে আর কষ্ট দিও না, বিচার শুরু করো, যাকে জান্নাত দেওয়া পর্যন্ত জান্নাত দাওয়াত আর এখানে রেখো না। এই সাফাত কুবরা বলা, এটাকে বড় সাফাত। এই সাফাত হবে বিশ্ব মানবতার জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সকল মানুষ আল্লাহ রসুলের কাছে ওইদিন দৌড়াবে যে আপনি আমাদেরকে বাঁচান, লিউরিহান আমি মাকানে না, যে কষ্ট পাচ্ছি হাসরের মাঠে প্রচন্ড রৌদ্রে, মানে এক মাইল উপরে তো সূর্য বা দু মাইল উপরে সূর্য, ওই প্রচন্ড গরমে সব তো আমরা শেষ হয়ে যাচ্ছি, মানুষ দৌড়বে আদমের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, নূহের কাছে যাবে, মুসার কাছে যাবে, ইসার কাছে যাবে, সবাই বলবে আমরা পারবো না, এ কাজ আমরা পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমাদের নাই, তোমরা সব মোহাম্মদের কাছে যাও, সব দৌড়ে সব মোহাম্মদের কাছে যাবে। তখনই আল্লাহ রসুল সাফাত করবেন আল্লাহর কাছে, সাফাত করার পরে বিচার শুরু হবে। মানুদাল্লাদি আশফিন্দুবিল্লাহ বেজনে, আল্লাহর অনুমতি ছাড়া কার ক্ষমতা আছে আমার কাছে সুপারিশ করে, আল্লাহ অনুমতি দিবেন, হ্যাঁ তুমি এসফা তো সাফা ওসাল তোমতা, হে মোহাম্মদ এবার তুমি সাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে, তুমি চাও তোমার প্রার্থনা শ্রবণ করা হবে। বাস আল্লাহ রাসূল শাফাত শুরু করবেন, এরপরে বিচার শুরু হবে। এই শাফাত উজমা, একে এই জায়গাটার নাম হচ্ছে মকায় মাহমুদ, প্রশংসিত স্থান। এটা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই, আমাদের রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং দিয়েছেন তাকে হাউজ কাউসার, পানি পান করানোর। অতএব হে রসুল, তোমাকে যে বিশাল নিয়ামত আমি দান করলাম, তুমি ফসল্লে রব্বিকে ওয়ানহার, তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং কোরবানি করো। মুসলমান যখন খুশি হয় তখন তাকে আল্লাহর সামনে আত্মনিবেদন করতে হয়, অন্য কোথাও নয়। এটাই তার বড় প্রমাণ, মুসলমানদের উৎসব আল্লাহর কাছে আনুগত্যের উৎসব। আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, অতএব আমি আল্লাহর সামনে আনুগত্যের মস্তক অবনত করব। এই আনন্দ ইত্যাদি বড় আনন্দের কিছু নাই। এবার আসুন একটা একটা ধরেন, আপনি আরাফার ময়দানে চলে যান, সেখানে কি করছেন? কোটিপতি ব্যবসায়ী, ফাইভ স্টার হোটেলের থাকার মানুষ আপনি, মক্কায় মদিনায় রিয়াদে বহু হোটেল আছে যেখানে আমাদের কোটিপতি মানুষরা গিয়ে থাকেন, কিন্তু না, আরাফাতের ময়দানে সবাই ওই দুটা সাদা কাপড় এহরামের পোশাক করে সমমর্যাদা সম্পন্ন মানুষ এই ঘাসের উপরে বসতে হবে আপনাকে। মুজদালিফা যান, পাথরেলি জমিন, ওখানে ঘাস নেই, ওখানে টুকরা টুকরা পাথরওয়ালা মাটি, শুধু বালিও পাবেন না, ওখানে গিয়ে শুয়ে থাকতে হবে। রাজা বাদশাহ যাই হন গিয়া কোনো খাতির নেই, আল্লাহর সামনে বান্দা সবাই সমান। হতে পারে আমি দেশের প্রধানমন্ত্রী, ওখানে আপনি কিছুই নেই, আপনার মাথা সেজদা করছে মাটিতে, এখানে কিন্তু তার সামনে কেউ থাকছে না। এরপরে কি করবেন আপনি? খুতবা শোনার পরে সন্ধ্যা পর্যন্ত আপনি সেখানে খালি দোয়া এবং দোয়া, আল আরাফা দোয়া, আরাফা মানেই দোয়া। যত মনের কামনা বাসনা আপনার আছে পেশ করবেন আল্লাহর কাছে, সামনে কোনো মূর্তি নাই, কোনো ছবি নাই, সেরেফ আল্লাহর কাছে আপনি কামনা বাসনা পেশ করছেন। আপনার চেতনা তৌহিদি চেতনা, এই আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ওখান থেকে ফিরে আসেন আপনি ঈদুল আজহার দিনে, ফিরে আসুন ঈদুল ফিতরের দিনে, দেখবেন কোরআনের ভাষা প্রায় সেম। ঈদুল ফিতরে আল্লাহ পাক কি বলছেন? ওলা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারা পড়ুন। এজন্য দিয়েছে তোমাদের উপরে এটা, যে তোমরা তোমাদেরকে যে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন শিরক থেকে তৌহিদের দিকে, সেজন্য তোমরা আল্লাহর বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করো, তাকবীর পড়ো। তাকবীর অর্থই তো আল্লাহর মহত্ব ঘোষণা করা। ওলা আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটা ঈদ উল ফিতরের উৎসবের মূল উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করলেন সূরে বাকারায়। এবার আসেন ঈদ উল আজহাতে, এখানে আল্লাহ কি বলছেন? লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালু তাকওয়া মিনকুম লিতুকাব্বিরুল কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবশ্বিরিল মুহসিনিন। তোমাদের কোরবানির রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছে না তোমাদের হৃদয়ে লালিত তাকওয়া ব্যতীত। কাযালিকা সাখখারাহা লাকুম, এই যে শক্তিশালী পশুগুলা তোমাদের জন্য আমি অবনত অনুগত করে দিয়েছি। আশ্চর্য হয়ে গেল, আমাদের ৪০,০০০টা আমাদের দামের গরু, আমি ভয় পাচ্ছিলাম কি করে জবাই করবে। আমাদের কসাই ভাইরা মনে হল যেন এটা খেলনা, কি যে কি করলো, পড়ে গেল, জবাই হয়ে গেল, চোখের পড়লেন, সব কাজ শেষ। এই শক্তিশালী গরু যদি একটু গুদা মারত ওরকম কসাই ১০টা খতম করে দিতে পারত, কিন্তু আল্লাহ পাক তার মধ্যে এমন একটা আনুগত্যের বীজ বপন করে দিয়েছেন যে সে কখনোই বিদ্রোহ করে না। আল্লাহ বলছেন আমি এটা করে দিয়েছি, অত ছোট্ট একটা বাঘের বাচ্চা, সে ওই গরুর বিদায় ১০ ভাগের ১ ভাগ ওজন হবে কিনা সন্দেহ। কষাই পাবে একটা বাঘকে জবাই করতে, কষাই জান শেষ করে দিল। ছোট্ট একটা বাঘকে যে কষাই দমন করতে পারে না, অথচ বিশাল দেহি একটা ষাঁড়কে ওই কষাই একাই ফেলে দিল আমাদের সামনে, আশ্চর্য কাণ্ড। সঙ্গে একজন নিল, না নিল বোধ চলতে এরম ভাব। আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, আমরা তোমাদের জন্য ওকে অনুগত করে দিয়েছি। কেন দিয়েছি? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা তোমাদেরকে যে আল্লাহ পাক হেদায়াত দান করেছেন এর জন্য তোমরা তাকবীর ধ্বনি করবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। অবশ্যিরিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্যই জান্নাতের সুসংবাদ। ওখানে বলা হচ্ছে ঈদুল ফিতরে অলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ঈদুল আজহাতেও বলা হচ্ছে অলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। খেয়াল করে দেখেন ভাষা একেবারে সেম সেম, ওখানেও তৌহিদি চেতনা, এখানেও তৌহিদি চেতনা। মুসলমানদের উৎসবের মূল স্পিরিট হল এখানে তৌহিদ, শিরক থেকে মুক্তি পেয়ে আমি যে তৌহিদের অনুসারী হতে পেরেছি, মানুষের উন্নত মস্তক অন্য কোন সৃষ্টির সামনে অবনত না হয়ে সৃষ্টিকর্তা আল্লাহর সামনে অবনত হয়েছে, এই হেদায়াত যিনি আমাকে দান করেছেন আমি তার উদ্দেশ্যেই তকবীর পাঠ করি এবং তার উদ্দেশ্যেই সিজদা করি। সব জায়গাতেই একই চেতনা। খেয়াল করে দেখবেন যে লোক মোটে গোশ খায় না, কোরবানি গোশ খাবে, শরীর অসুস্থ হয় না? অনেকেই এটুকুলো আমাদেরকে বলে, আমরা নিজেরাও খেয়ে দেখছি, ব্যাপারটা কি? কারণ এদিন আপনি জয়ীফুর রহমান, আল্লাহর মেহমান। ওই কোরবানি গোশের একটা আলাদা বরকত আছে যে অন্য কোন গোশতে পাবেন না। সারা বছরে আপনি কোরবানির দিন সালাত আদায় করে গিয়ে গরু খাঁটি জবাই করে প্রথম যে ইফতারিটা করেন, আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন এত মজাদার গোশ সারা বছর আপনি খেতে পারবেন না। ওই মজাটা যে লাগে, কারণ ওটার সঙ্গে ইমান মিশ্রিত আছে, তৌহিদের চেতনা মিশ্রিত আছে। শুধুমাত্র জিহ্বা দিয়ে মানুষ মজা টেস্ট করে না, তার আকিদা দিয়েও মজা টেস্ট করে। এজন্য মন মরা অবস্থায় খেতে নিষেধ করে ডাক্তাররা, যখন মনে হাসি খুশি থাকবে তখন খাবে। কারণটা কি? তার তোমার খাদ্য ভালো হজম হবে, মন মরা অবস্থায় খেলে খাদ্য বন্ধ হজম হয় না, মনের সঙ্গে দেহের সম্পর্ক সাংঘাতিক সম্পর্ক। ঈদুল আজহার দিনে মুসলমানদের যে চেতনা থাকে আল্লাহর কাছে আনুগত্যের চেতনা, এই চেতনার কারণেই দেহে একটা নতুন প্রাণের সঞ্চার হয়, নতুন জোশের সঞ্চার হয়, যে কারণে সারা দেহটা নতুন শক্তি পেয়ে যায়। সে শক্তির কারণে ওই দিন আপনি যাই খান সমস্যা হয় না। অত অন্য সময় হোটেলে গিয়ে এক পিস গোশ খেলে আহু শুরু হয়ে যায়, কিন্তু কত পিস খেলাম তো হিসাবই নেই, পিসের তো কোনো খবরই নাই, প্লেট কি প্লেট খেয়ে দিচ্ছি আমরা ঈদের দিন, কিছুই হয় না। এই সবকিছুর মধ্যে নিহিত আছে একটা তৌহিদের চেতনা, মনে রাখবেন। এবারে ইখলাসে নিয়ত, ইখলাসের সাথে যিনি কোরবানি করেন, ইখলাসের সাথে যিনি তিনি উৎসবগুলো করেন, তিনি কিন্তু এইখানে কোন রকম অপকর্ম করেন না। হজের ময়দানে কারো জুতা চুরি হয় না, ঈদের সালাতে এসে কেউ পকেট মারে না, কেউ তো মানা করে না, বাবা মারো যতবার মারো গিয়ে। কেন? ভিতরে তার একটা চিন্তা আসে, এই মানুষগুলো এখানে এসেছে স্রেফ আল্লাহর জন্য, কোনো বিলাসিতা নাই, দুনিয়ার জন্য এখানে কেউ আসে নাই। এই মসজিদ ছেড়ে দিয়ে, মোজাইক করা মসজিদ বাদ দিয়ে ঘাসের পরে যে পড়ে আছে মানুষগুলো, এই যে চেতনা ভিতরে ফিরে আসে, এই চেতনা আপনাকে এমন করে ফেলে যে দুনিয়া হারিয়ে আপনি আখেরাতে চলে যাবেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে সালাত আদায় করার নেকি আমাদেরকে শুনিয়েছেন যে পৃথিবীর সকল মসজিদে তোমরা সালাত আদায় করো, তার চেয়েতে বেশি নেকি হবে মসজিদে নববীতে আদায় করলে। আর মসজিদে নববীতে তুমি যে আদায় করবে 1000 গুণ নেকি পাবে, কাবা ঘরে মসজিদ হারামে আদায় করলে লক্ষ গুণ সব বেশি পাবে। এত নেকি বলা হচ্ছে, অথচ ঈদের দিন এই নেকিওয়ালা মসজিদ বাদ দিয়ে মাঠে গিয়ে 500 গজ দূরে বাতাহা উপত্যকায় সেখানে আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করছেন, এর মধ্যে কি চেতনার পার্থক্য নেই মনে করেন নাকি? এখনো তাই, সৌদি সরকার তো যথেষ্ট পয়সা আছে, কিন্তু না, ওই সুন্নত ঠিকই আছে, আপনাকে বাইরে খোলা ময়দানে যে সালাত আদায় করতে হবে। যদিও আমাদের নেতা সাহেবরা দুটা ঘন্টাও বসতে রাজি নন, তাই শামিয়ানা ফ্যান সেদিন ঢাকায় বলিলাম, পারা তোমরা বাবা ফিরিজ কেন রাত্রাতে, এসি লাগাও ঈদের ময়দানে, প্রেসিডেন্ট বাহাদুর আসবেন, কষ্ট হবে ওনার, অথবা এখন এসি লাগাও। মনে রেখো, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, যেবেটে হয় না কেন, রসুল আকরম সাল্লাল্লাহু সাল্লামের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন কোন মানুষ পৃথিবীতে নাই। তিনি যখন শামিয়ানা টাঙান নেই, তুমিও টাঙাতে পারো না। আবু বকর, ওমর, ওসমান, আলীর জুতবার যোগ্যতা পৃথিবীর কোন বাদশার নাই। হতে পারো তুমি গণতন্ত্রী, হতে পারো সমাজতন্ত্রী, হতে পারো তুমি মানবাধিকার কর্মী, ওমরের ধারে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। তারা যদি খোলা মাঠে ঈদ পড়তে পারে মরুভূমি প্রচন্ড দাবদাহের মধ্যে, আর তুমি বাংলার মৌসুমী বায়ুর মধ্যে পড়তে পারো না, ধিক তোমার ইমানের। ও ইমান নিয়ে জান্নাত যাওয়ার আশা করো না। বিলাসী মানুষের জন্য জান্নাত হারাম। অলসতা এবং বিলাসিতা কোশ্চিন করলে কোন মুসলমানের তৃষ্ণা ঘেঁষতে পারে না। মুসলমান হবে সবাক সদা কর্মঠ। মুসলমান কখনো বিলাসী হয় না। মুসলমান অন্যকে দেখলে অন্তর ঢেলে দিয়ে তাকে সম্মান করে। একটা অসহায় মানুষ পড়ে থাকলে নিজে তাকে সাহায্য করে আল্লাহ নেকি আশা করে। মুসলমান একজন সঙ্গে ভালোবাসে, দূর মিষ্ট কথা বলে, তার মাধ্যমে সেটা সাদাকা কামনা করে। কারণ আমার রসুল বলেছেন, কওলুম মারুফুন সাদাকা, তুমি টাকা দিয়ে উপকার করতে না পারো, একটা সুন্দর কথা বলে মানুষের উপকার করো, তুমি একটা সাদাকার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মুসলমান আমরা যতটুকু করি সিফ এখলাসের সাথে করব। সালাত আদায় করার সময় এসে সেখানে বসে আমি বিলাসিতা করব, এটা চলে না। আমার রুট হল রসুল, এই তরিকা। যদি আপনার মধ্যে ঈদ আছে কিন্তু আপনার মধ্যে তরিকা রসুল নাই, ঈদ কবুল হবে না। আপনার মধ্যে গরু জবাই করা ঠিকই আছে, এখলাসে আমল নাই, আল্লাহর ওয়াস্তে আপনি কাজ করেন নাই। মানুষ ঈদগাহ যাচ্ছে, আমি না গেলে কেমন দেখায়? আমি প্রেসিডেন্ট মানুষ বা মেম্বার মানুষ বা কাউন্সিলর মানুষ, লোকে ভাববে কি? এটার নাম ঈদ নয়, এখলাস নয়, এটা লোক দেখানো। মৌলিকভাবে এই তিনটা জিনিস সঙ্গে আর একটা জিনিস যোগ করে নেন ইসলামী উৎসবগুলোর সাথে, সেটা হল জামাতি স্পিরিট তৈরি হয়। মুসলমান যেটা ঐক্যবদ্ধ জাতি, তৌহিদের স্বার্থে জীবন দিতে পারে এই জাতি। তৌহিদ কি আমানা সিনু মেহাই হামারে, আসা নহি মিটানা না মনসা হামারে। মুসলমানদের প্রাণের কবি ইকবাল গেয়ে গেছেন, হে দুনিয়ার মানুষে রাখো, তৌহিদের আমানত আমাদের সিনার মধ্যে রয়েছে, অত সহজ নয় আমাদের নাম নিশানা মুছে দেওয়ার। আজকে পার্শ্ববর্তী মিয়ানমারের আমরা এখানে ঈদের দিন গরু ছাগল জবাই করেছি, সেখানে তাদেরকেও জবাই করা হয়েছে ঈদের দিন। হতভাগা বাঙালি মুসলমান আমরা টু শব্দ করি না, তারাও বাঙালি মুসলমান, আমাদেরই ভাই। আজকে লাশের ছবি বেরেছে, দেখেন একবার, লাশের মধ্যে একজন জীবন্ত মানুষ বসে কাঁদছে। হায়, এই তোমার স্বামী, একটা মহিলা, এই আমার ছেলে, এই আমার মেয়ে, রক্তাক্ত লাশের মধ্যে। ও কোন ক্রমে বেঁচে গেছে, মানে সেও আহত দারুণ ভাবে, হয়তো হাত নেই, হয়তো পা নেই, কিন্তু জীবনটা আছে। এই ছবি এসছে, ক্যামেরা বন্দি হয়ে গেছে, এই দৃশ্য দুনিয়া দেখছে, আহ উহ পর্যন্ত কেউ করে না মুসলমান আমরা। এরপরও তারা ইমান দেয় নাই, যদি তারা বৌদ্ধ হয়ে যেত তাদেরকে হত্যা করা হতো না, তারা যদি ইসলাম যদি ছাড়ে নাই, অত সমানে তাদের কেটে ফেলা হচ্ছে। পাশেই আসাম, তারাও বাঙালি ভাই মুসলমান আমাদের, তাদেরকে হত্যা করা হচ্ছে, একটাই অপরাধ, তারা মুসলমান। হতে পারে ভালো মুসলমান নয়, কিন্তু মুসলমান বটে। তাই অনেক আগেই ইকবালে গেছেন, তৌহিদ কি আমানত সিনু মেহাই হামার, আমরা জীবন দিতে পারি আল্লাহর মহব্বতকে, তৌহিদকে কোশ্চিন কালে বিপ্তে বের করে দিতে পারি না। এ জীবন তিনি দান করেছেন, তার জন্য জীবন উৎসর্গ হবে, কিন্তু তাকে ছাড়তে পারি না। এটি হল ইমান। মুসলমানদের উৎসবের মধ্যে এই ইমান সবসময় জাগিয়ে ওঠে। আর সেই জন্য ঈদের দিন, হজের দিন, ঈদুল ফিতরের দিন সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি মা বন্ধুকে পর্যন্ত আসতে বলা হয়েছে ঈদগাহে। হে মুসলমান, তৌহিদের পতাকা তালে তোমরা সবাই সমান, তোমাদের সবারই সৃষ্টিকর্তা আল্লাহ এক, তোমাদের সকলে রসুল এক, তোমাদের সবারই কাবা এক, তো সবারই টার্গেট এক জান্নাত। অতএব তোমাদেরকে এক হয়ে থাকতে হবে, বিভক্ত হওয়া চলবে না। এই ঐক্যের চেতনা সমুন্নত করাটা হল আমাদের ঈদগুলাতে আমাদের উৎসবগুলোর চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চেতনা। অন্যরা পূজা করে দেখেন ভিড় হয় সেখানে, ঐক্যবদ্ধ চেতনা সেখানে নাই। শারদীয় দুর্গা উৎসবে কোন ইমামকে দাঁড়িয়ে খুতবা দেয়? সবাই কি বসে একজা দাঁড়িয়ে কাতার বন্দি হয়ে কি দুর্গার সামনে শ্রদ্ধা করে? নাই। খ্রিস্টানদের গির্জায় যান, ওই একজন একজনকে আসতেছে, আরে মরিয়ান পাশে দাঁড়িয়ে কৃষক খানিক চুপ করে দাঁড়িয়ে থাকে নীরবে, তারপর চলে যায়। ওটা কি হল? ঐক্যের চেতনা, জামাতি জিন্দগির চেতনা। খ্রিস্টানদের কাছেও পাবেন না, হিন্দুদের কাছেও পাবেন না, বৌদ্ধদের কাছেও পাবেন না, ওটাকে বলা হচ্ছে উৎসব। ইসলামী চেতনার, ইসলামী উৎসবের মধ্যে এই মৌলিক চারটি বিষয় সবসময় আপনি খেয়াল করবেন। এই সঙ্গে যদি আপনি যোগ করেন তাহলে এটাও বলা যেতে পারে, ইসলামী উৎসবগুলো প্রতিপালিত হয় হালাল টাকার মাধ্যমে, কোন হারাম এখানে স্পর্শ করে না। ইতিহাস আপনারা জানেন কেন মনে করিয়ে দিই, প্রথম যখন কাবা গৃহ তৈরি হয়, প্রথম বলবো না, সংস্কার হয় আল্লাহ রসুলের বয়সের প্রথম দিকে, তিনি তখন নবী হন নাই, তখন কুরাইশ গোত্রের ১২টি উপগোত্র তারা সকলে নেতারা বলল যে এককভাবে কোন একটি গোত্র অর্থাৎ বনু হাসান বা বনু মখজুম বা বনু আব্দুল মানাফ তোমরা এককভাবে কাবা গৃহ করা যাবে না, আমরা সকলে এখানে শরিক হব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এসো, সবাই শরিক হতে গেল। কিন্তু একটা শরিক তারা বলল, ও সবাই মিলে সিদ্ধান্ত হল কোন হারাম টাকায় এই কাবা গৃহ নির্মাণে আমরা ব্যয় করব না, সবাই একমত হয়ে গেল। কিন্তু সবাই কিন্তু মোশেক মনে রাখবেন, হারাম হলের চেতনা তাদের মধ্যে ছিল যে আল্লাহর গৃহ আমাদের পিতা ইব্রাহিম করে গেছিলেন, নষ্ট হয়ে গেছে বহুদিন হয়ে, কয়েক হাজার বছর বয়স হয়ে গেছে, এখন এটাকে আমরা নতুন করে তৈরি করব, কিন্তু এখানে কোন হারাম টাকা স্পর্শ করবে না। দেখা গেল একটা গোত্র শেষ পর্যন্ত কিছু টাকা শর্ট হয়ে গেল, তারা ওই ওয়াল ভিটটা গাঁথল বটে, কিন্তু ওয়াল গাঁথার পয়সা হল না। আপনারা কাবা গৃহের ছবি দেখবেন, এক পয়সা একটু বাড়ানো আছে না, হাতিম বলা হয়, ওইটাই হল সেই বলে ভিট যা আজ পর্যন্ত রয়ে গেছে। ইতিহাসকে সাক্ষী দিচ্ছে হালাল টাকা পায়নি বলে দেওয়ালটা গাঁথা হয়নি। আজ পর্যন্ত মুসলমানরা যে কোরবানি করে, অতি বড় হিরোইন ঘর পর্যন্ত বোধ হয় হিরোইনের টাকা দিয়ে কোরবানি করে না, যদি ভিতরে ইমানের সামান্য জাজবাজ থাকে। ২০০০ সালে সর্বশেষ হজ করেছিলাম, আমাদের এক দেশের এক নাম করা পুলিশ কর্মকর্তা হজে গেছিলেন, আমার আত্মীয় হন। আমি বলেই ফেললাম, তুমি হজ করতে আসলে কেন? পুলিশ মানে তো বুঝতে পারছেন আপনারা। ও বলতে, স্যার আমি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছেন, তবে আমি আপনাকে এই হজের মাঠে আল্লাহকে সাক্ষী রেখে আমি কসম করে বলছি, আমার সেরেব বেতনের টাকা জমিয়ে জমিয়ে সেই টাকা দিয়ে হজ করতে এসছি এখানে, আর একটি ডাইনি বামে কোনো পয়সা আমাদের ঢোকায় নেই। আমার ঠিক তো? হ্যাঁ, যাক আল্লাহ তো হজ কবুল করুন। দেখেন, মানুষের একটা চেতনার মধ্যে আছে যে আল্লাহর কাজ করব, এখানে হারাম দিয়ে করব না। এই আর একটা চেতনা মুসলমানদের উৎসবগুলোর মধ্যে, এই পঞ্চম চেতনাটা আপনারা লক্ষ্য করবেন, অন্য কোথাও এগুলো পাবেন না। মুসলমানদের এই ধর্মীয় উৎসব আর অন্যদের ধর্মীয় উৎসবে আকাশ আর পাতালের পার্থক্য। অন্যেরা মূর্তি বানিয়ে সামনে রাখছে, মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তারা মূর্তিকে খুশি করার জন্য জীবন দিচ্ছেন, মূর্তির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, মাত্র এক সপ্তাহ পরেই ওই হাতে বানানো মূর্তিকে পানিতে ডুবিয়ে দিচ্ছেন। কি যেন ওটাকে বলে, বিজয়া দশমী যেদিন ডুবায় ওটাকে কি বলে, বিসর্জনে, সুন্দর ভাষা বলছে, এই বিসর্জন দিচ্ছে। অর্জনটা কি হলে তো বিসর্জনটা কি হবে? অর্জন হলে না বিসর্জন হয়, অর্জন হল সামনে একটা সুন্দর মহিলা নারী মূর্তি, অন্য নারীর দুটো হাত থেকে ওনার আট দশটা হাত, বাস এটাই অর্জন, হাতে সব তীর, ওরে বাবা নারী গায়ে বল কত, একটা থাপ্পড় দিলে তিন দিন ঘুমিয়ে থাকে, আর এখানে মূর্তির গায়ে মেলা বল, আবার ওটা নিজে হাতে দিল ডুবে হয়ে গেল বিসর্জন। যদি বলে অর্জনটা কি, আল্লাহ জানে অর্জনটা কি, ওই মূর্তির গায়ে আপনি একটা ঢিল মারেন আপনার জান খেয়ে নেবে, অথচ ওই মূর্তি নিজে ডুবিয়ে দিল কিচ্ছু বলবে না। এইটাই পাগলের পাগলামি ছাড়া কিছুই নয়। এইটাই ইব্রাহিম বলেছিলেন তার কওমকে লক্ষ্য করে, আতাবুদুনা মা তানহাতুন আল্লাহু খলাকাকুম ওয়া মা তাআমালুন, হে আমার কওমের নেতারা, উনি নিজে তো একটা নেতার ছেলে, নমরুদের ইরাকি রাষ্ট্রের গ্রান্ড মুফতি হওয়াটা চারটিখানি ব্যবহার মনে করবেন না, ধর্মমন্ত্রী আমাদের ভাষায় যদি বলি ওনার বাপ ছিলেন তাই আজর, আর তারই ছেলে উনি, নেতাদের লক্ষ্য করেই বলছেন আতাবুদুনা মা তানহাতুন, কি ব্যাপার আপনারা নিজে হাতে যে মূর্তি গড়লেন আর তার সামনে যে ওই ইবাদত করছেন, ইবাদত মানে কি, মানে ভাবুন সালাত তো আদায় করে না, সালাত মানে খালি ইবাদত নাকি, তাহলে ইবাদত হইয়া গায়াত তাদল্লি বল খুদু, ইবাদত অর্থ হল সর্বোচ্চ প্রণতি এবং শ্রদ্ধার যেখানে নিবেদন করা হয় ওটাকে ইবাদত বলা হয়, আর ওটাকে মাবুদ বলা হয় যার কারণে সামনে আপনি করবেন। ইব্রাহিমের এই প্রশ্নের জবাব তারা দিতে পারেনি, তারা বলে দিল বল ওয়াজাদ না আবানা কাযালিকা ইফালুন, কি বাবা ইব্রাহিম কি কি বলছো, বাপ দাদা চৌদ্দুরুষ্ট আমরা এটা দেখেছি তাই আমরা করছি, ফানাযাল্লাহ আকিফিন, তাদের মতই আমরা দাঁড়িয়ে থাকি তাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করি, আমরা দাঁড়িয়ে থাকি না, নিরাপত্তা পালন করেন না আপনারা যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা আছেন, পুলিশ কর্মকর্তা আছেন, বা আমাদের স্কুল কলেজ এমনকি মাদ্রাসাতেও নাকি এখন নির্মাণ করবে শুনতে পাচ্ছি, আমাদের হুজুরাও করবে দুদিন পরে, যখন হয়তো আমরা থাকবো না দুনিয়া ইনশাল্লাহ, আমাদের জীবদ্দশায় ওই মূর্তি এই নদের মাটিতে কখনো আমরা হতে দেব না, সরকার দশটা আসুক এদেশে পারলে দশবার জেল খাটবো, এই নদাবাড়ার মাটিতে যেন কোনদিন মাদ্রাসার মাটিতে কোন মূর্তি কোন শহীদ মিনারের নাম দিয়ে না আসে, আমার ওসিয়াত থাকলে আপনার সবার কাছে আমাকে হয়তো গুলি করে মারতে পারে কিন্তু আপনার ঠিক রাখবেন, মুসলমানের বাচ্চারা মুসলমান নাম ধরো শহীদ মিনার বানাচ্ছ সেখানে যেখানে সেখানে নিজ হাতে রড সিমেন্ট দিয়ে তৈরি করে আর সেটার সামনে যেয়ে আবার ফুল দিচ্ছে, ওই ফুলকেও সুগন্ধ শক্তি পাচ্ছে, ওই সিমেন্টের কি নাক কান আছে শুনতে পাচ্ছে কিছু, যে কথা সেদিন ইব্রাহিম বলেছিল সে কথা আজও বলছে সরকার উদ্দেশ্যে, আজও বলছে সে মূর্তি পূজারি তথাকথিত মুসলমানদের উদ্দেশ্যে, আতাবুদুনা মা তানহাতুন আল্লাহু খলাকাকুম ওয়া মা তাআমালুন, যা তোমরা নিজে হাতে বানাচ্ছ তার সামনে তোমরা ইবাদত করছ, অথচ তোমাদের এবং তোমাদের যাবতীয় কর্মকে আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করলেন সে আল্লাহর সামনে তুমি ইবাদত করো না, আর তুমি নিজে মাটি বানিয়ে একটা, আগে ছিল ভাই মাটি এখন হচ্ছে সিমেন্ট, এতে পারাক আর থেকে বিষয়টা একই, সেখান থেকে আরো অ্যাডভান্স করে আপনারা এখন ক্যামেরা দিয়ে ছবি তুলে পোস্টার দিয়ে সমস্ত দুনিয়া মাতিয়ে দিচ্ছেন, ছবি এবং মূর্তি কি ধরনের পাপ, একটা হাদিসে আপনার জন্য যথেষ্ট, আল্লাহ রাসূল বলছেন আশাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে ওইদেরকে ওই লোকগুলোকে যারা ছবি উঠায়, ধরে নিয়ে বলা হবে এই বেটা ছবি তুলছিলে জীবন দা, পারবো জীবন দিতে আমরা, কেউ জীবন দিতে না পারলে সঙ্গে সঙ্গে জাহান্নামে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, যারা ছবি উঠিয়েছেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ছবির মাধ্যমে সাবধান হয়ে যান, কিয়ামতের মাঠে আপনাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন বেটা জীবন দাও তোমার ছবিতে, অত সহজ মনে করবেন না, ছবি এবং মূর্তি তৌহিদি চেতনার সম্পূর্ণ বিরোধী, ছবি ও মূর্তির উৎসব কখনোই তৌহিদি উৎসবের সঙ্গে এক হতে পারে না, আমাদের নেতারা কি চমৎকার ভাষা দিচ্ছেন, যার ধর্ম তার উৎসব আমাদের সবার, কবিতা হয়ে গেছে ভালো, আমরা তো দেখতেই পাচ্ছি মুসলমানদের মুসলিম নেতারা মারা যাচ্ছেন, কদিন আগে তো দেখলাম জানাজায় আলহামদুলিল্লাহ হিন্দু শরীফ হয়ে গেল, দেখছেন না পত্রিকায়, যদি পার্টির সেক্রেটারি হিন্দু পার্টি কি বলে সভাপতি মুসলমান, তো সভাপতি মারা গেছে হিন্দু সেক্রেটারি কি করবে, ও যে জানাজা দাঁড়িয়ে গেল, আর ও যে কি যে পড়লো আল্লাহ জানে কি করলো না করলো, দুদিন পরে বলবে উৎসব যখন সবারই সমান, তা বাবা আমাদের একটু কোরবানি গোশ দাও, আমরাও একটু গরু টরু খাই তোমাদের সাথে, শুরু হয়ে যাবে খেলা। দুদিন পর হাতে ঈদের সালাতে চলে আসবে হিন্দু দল সব, আর আপনারাও যাবেন দুর্গা পূজা করার জন্য, ঠিক এটাও আমার ওটাও আমার, দুর্গাও আমার এটাও আমার। এই যদি অবস্থা হয়ে যায় মুসলমান আর অমুসলমানের পার্থক্য ঘুচিয়ে দেওয়ার জন্য, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্র সারা পৃথিবীতে চলছে ধর্মনিরপেক্ষতার নামে, সাবধান, যারা নেতা তারা এদেশের ইমানি চেতনার প্রতীক, তারা যদি ইমানি চেতনার প্রতিনিধিত্ব না করে মূর্তি অর্থাৎ শিরকি চেতনার প্রতিনিধিত্ব করেন, তাদের নেতৃত্ব করার কোন যোগ্যতা নাই বাংলাদেশের। সবাইকে বলছি তারা যে ক্যাটাগরির নেতা হন, ছোট নেতা হন আর বড় নেতা হন, সাবধান থাকেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সঙ্গে দাঁড়াতে হবে। দেখলাম এখানে খ্রিস্টানরা মিছিল করল, আমাদের এখানকার মাশাআল্লাহ একজন নেতা সামনে মিছিলের সামনে বুক চেতিয়ে হাঁটল, যেন ভাবছে না এই আমিও তৃতীয়বাদের প্রতিনিধি, আমারও আল্লাহ আছে, আল্লাহর বউ মরিয়াম আছে, আল্লাহ আর এক ছেলে ঈসা আছে, আমি এই আকীদায় বিশ্বাসী। দিক ওই নেতা যে খ্রিস্টানদের মিছিলে নেতৃত্ব দেয়, উদ্দেশ্য একটা ভোট, ভোটের জন্য যারা জীবন পাপ করতে পারে, ভোটের জন্য যারা আকীদা নষ্ট করতে পারে, ওদের নেতৃত্ব দেওয়ার কোন ক্ষমতা নাই, অধিকার নাই। এই চেতনাটা ইব্রাহিমী চেতনা বনাম শিরকি চেতনা পার্থক্য বোঝানোর জন্যই আজকের খদ্দম এটা বেছে নিয়েছি। বিশেষ করে যখন নেতাদের মধ্যে বারবার একথা শুনছি পত্রপত্রের মাধ্যমে, তখন তার বরদাস্ত করা যায় না। যারা যেখানে আছেন তৌহিদকে আগে বোঝার চেষ্টা করুন। তৌহিদ মানেই হল তৌহিদে ইবাদা, আপনার আনুগত্য আপনার দাসত্ব সিরফ আল্লাহর জন্য হবে, সিরফ নারায়তকদের নাম তৌহিদ নয়, ওই নারায়তকদের মার্কা তৌহিদ, আবু জাহেলের তৌহিদ, ওটাকে তৌহিদ রুবুবিয়াত বলা হয়। আবু জাহেল আল্লাহ চিৎকার দিত, এমনকি ইবলিসও আল্লাহ বলেছে, সুরা হিজুর খোলেন, দুই জায়গায় ইবলিসকে রব্বে হবে মা আগওয়াতিনি লা ইউজাইগিনান লাহুম, হে আমার রব, যে তুমি আমাকে পদভ্রষ্ট করেছ, আমি মানুষটিকে সবসময় পদভ্রষ্ট করার জন্য সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কথা বলবো। ও ইবলিসও আল্লাহকে রব বলে, আবু জাহেলও আল্লাহকে রব বলে, আপনিও আল্লাহকে রব বলেন, ওই রবের কোন দাম নাই যদি মুখে খালি বলেন। যদি আপনি ইবাদত না করেন, আল্লাহর দাসত্ব না করেন, আপনার ওই তৌহিদ, আপনার আল্লাহ আল্লাহর ডাক আপনাকে জান্নাতে নিতে পারবে না। তাই হতো তাহলে আবু জাহেলের রক্ত হালাল হতো না, আবু সুফিয়ানের রক্ত হালাল হতো না, তারাও কিন্তু আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করতো, হজ করতো, উমরা করতো, আল্লাহর ঘর হেফাজত করতো, এরপরও তাদের রক্ত হালাল করা হয়েছে। একটাই কারণে, তারা আল্লাহ দাসত্ব করেনি। আমরা আল্লাহ দাসত্ব করি, তাই আমাদের ধর্ম, আমাদের উৎসব, আমাদের সবকিছুর পেছনে চেতনা আছে মূলত এই তিনটা, এক তৌহিদি চেতনা, দুই তরিকায় রসুলের চেতনা। আপনি ইচ্ছা মতো উৎসব করতে পারবেন না, সারাদিন গান বাজনা হচ্ছে, দেখছি ঈদের পর থেকে এই ট্র্যাকে মিছিল করতে ছেলেরা আর বাজনা বাজিয়ে যাচ্ছে, কি হচ্ছে কা, আমরা খুশি করছি, কিসের খুশি, ঈদের খুশি, কে বললে খুশি করার জন্য, এই খুশি কি আল্লাহ রসুলের অনুমোদিত খুশি, রসুলের তরিকায় খুশি নয়, অত এটা খুশি নয়, এটা শয়তানের খুশি। ঈদের দুদিন আগে থেকে থেকে পটকাবাজি, ঈদ উল ফিতরের আগে খুতবা দিলাম আলহামদুলিল্লাহ, ঈদের দিনে বলে দিলাম, দেখলাম আলহামদুলিল্লাহ ছেলেরা সম্মান করেছে, ওরা আর পটকা বাজায়নি। হে আমার সন্তানেরা, খবরদার নিজের জীবনটা নষ্ট করো না, তোমার দেহের যে রক্ত ওটা তোমার দেওয়া নয়, এটা তোমার আল্লাহর দেওয়া, ওই রক্ত প্রতি ফোঁটা আল্লাহর দেওয়া আমানত, এই আমানতের খেয়ানত তুমি যেন খবরদার করো না। মনে রেখো তোমার এই রক্তের যে তেজ এখন যৌবনে আছে, আমাদের মতন 60 বছর বয়স হলে তোমার রক্তের তেজ অত থাকবে না। তোমার বাপ বুড়ো হয়ে মরেছে, তোমার দাদা দুনিয়াতে বিদায় হয়েছে, তোমাকেও মরতে হবে, মরতে হবে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আকুমুন নাস লি রাব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন তুই কি কৈফিয়ত দিবে। অতএব সাবধান, এই আল্লাহর নিয়ামতকে আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। তোমার শক্তিশালী হাত আল্লাহর পথে ব্যয় হবে, তোমার শক্তিশালী প্রতিভা আল্লাহর পথে ব্যয় হবে, তোমার দেহের রক্ত আল্লাহর পথে ব্যয় হবে, তোমার জবান আল্লাহর পক্ষে ব্যয় হবে, আল্লাহর বিপক্ষে নয়। আল্লাহ এবং তার রসুল যা করেছেন তাই করবে, যা ছেড়েছেন তাই ছাড়বে, এর নামই হল মুসলমান। আর এর মধ্যে যে ধর্মীয় চেতনা আছে, এর মধ্যে যে ঈদের বা উৎসবের চেতনা আছে, এই চেতনা মুশরিকদের মধ্যে কোথায় পাবেন? যারা শিরকি চেতনা এবং তৌহিদি চেতনাকে একাকার করে ফেলেছে, তারা তৌহিদও বোঝে না, শিরকও বোঝে না, সেটা ভোটটাই বোঝে। আল্লাহ ওদেরকে হেদায়াত দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।